সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, সে আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন পরকালকে সৃষ্টি করেছেন মানব জাতিকে, জিন জাতিকে তাদের ভালো আমলের উত্তম প্রতিদান দেওয়ার জন্য এবং তাদের পাপ অন্যায়ের সুবিচার কায়েম করার জন্য। সালাতু সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পরকাল সম্পর্কে আমাদেরকে বড়ই সজাগ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিষয়বস্তু হচ্ছে পরকালের সম্পর্কে, যেটি হচ্ছে ঈমানের পঞ্চম স্তম্ভ। আর পরকালের বিভিন্ন স্তর রয়েছে, তার একটি স্তর হচ্ছে কবরের জীবন। এই কবরের জীবন সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের জীবনের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন সংক্ষেপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সহিহ হাদিসে বিস্তারিত এই জীবনের কথা উল্লেখ করেছেন। মানুষের যখন মত হয়ে যায়, সেই সময় সৎ লোক হলে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরেশতাগণ ভালো আকার নিয়ে, ভালো রূপ নিয়ে এসে রূহকে, আত্মাকে গ্রহণ করে নিয়ে যায় সসম্মানে, এবং সে আত্মাকে সম্বোধন করে যে ইয়া আইয়াতুহান নাফসু ত্বাইয়্যিবাতু উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিযওয়ান, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে চলো, ইলা মাগফিরাতি মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মার্জনার উদ্দেশ্যে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তোমার রাজি রয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মার্জনা করে দিয়েছেন, এই উদ্দেশ্যে তুমি চলো। সেই সময় সহজে সে প্রশান্ত আত্মা, নেক আত্মা বেরিয়ে যায়। কিন্তু অসৎ ব্যক্তিকে যখন তার রূহ কবজ করা হয়, তার আত্মা গ্রহণ করা হয়, তখন খুব ধমক দিয়ে, শাসানি দিয়ে ফেরেশতাগণ বলেন জিয়া আইয়া তুহান্নাফসুল খাবিসা, হে নোংরা আত্মা, হে পাপিষ্ট আত্মা, চলো বেরিয়ে চলো আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে এবং আল্লাহ পাকের ক্রোধের দিকে। আল্লাহ পাকের তোমার উপর গজব রয়েছে, ক্রোধ রয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট রয়েছেন, সেই দিকে চলো, তোমার সাজা শাস্তির জন্য চলো। তারপরে ওই আত্মাকে চটে জড়িয়ে নেওয়া হয়, নিয়ে যাওয়া হয়। কিন্তু নেক লোকের আত্মাকে পক্ষান্তরে জান্নাতের কাফনে করে নিয়ে যাওয়া হয়। মুসনাদ আহমদের হাদিসে বিস্তারিত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে আসমানের উপরে নিয়ে যাওয়া হয় এবং দরজাগুলিকে খোলা হয় আর বলে এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসছে, কোন বান্দার রূহ কবজ করা হয়েছে। তখন বলা হয় অমুক নেক বান্দা, অমুক ভালো আল্লাহ পাকের প্রতি ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দার আত্মাকে নিয়ে আসা হয়েছে। পক্ষান্তরে পাপিষ্টদের আত্মাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন সড়া পচা এমন দুর্গন্ধ আসতে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, আসমানের দিকে নিয়ে গেলে আসমানের ফেরেশতারা দরজা খুলতে চান না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমের ওই আয়াতটি এখানে উল্লেখ করেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজা তাদের জন্য খোলা হয় না। এই পাপিষ্টদের জন্য, এই অস্বীকারীদের জন্য, এই বহুত্ববাদীদের জন্য, এই কপট মুনাফিকদের জন্য খোলা হয় না দরজা। এবং জান্নাতেও তারা প্রবেশ করবে না, একটি অসম্ভব বিষয়ের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, যতক্ষণ পর্যন্ত কোন উট হাতায়ালিজাল জামাল ফি সামিল খিয়াত সূচের ছিদ্রে প্রবেশ না করবে, অর্থাৎ সূচের ছিদ্রে কোন উট প্রবেশ করতেও পারবে না। আর যারা অস্বীকার করে কুফুরীর অবস্থায়, শিরকের অবস্থায় বিআমল হয়ে মারা যাবে, তারা কখনো জান্নাত যেতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অসৎ বান্দাদের আত্মা নিয়ে যাওয়া হয় এই কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হাদিসে যে তখন ওখান থেকে রাগের সাথে ফেরেশতাগণ আছাড় দিয়ে আত্মাকে ফেরেন, তখন সেই আত্মা সিজ্জিনে চলে যায়। ইন্নাল আবরার লাফি আল্লিইন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন, মহান আল্লাহ ইরশাদ করেছেন আম্পার একটি সূরায়, নিশ্চয়ই সৎকর্মশীলরা ইল্লিনে উচ্চ স্থানে অবস্থান করবে, আর ওয়াইনাল ফুজ্জার নিশ্চয় পাপিষ্ট লোকেরা, গুনাহগার লোকেরা, সীমা লঙ্ঘনকারীরা সিজিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জেলখানায় আযাবের স্থানে অবস্থান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে কবরের জীবনের কথা উল্লেখ করা হয়েছে যে কবরের জীবনে কি হয়। বারা বিন আজব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সুনানে আবু দাউদে রয়েছে, মুসনাদে আহমদেও রয়েছে, আর হাদিসটি সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরের জীবন সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কবরের জীবনের একটি ভাগ হচ্ছে কবরের প্রশ্ন উত্তর। কবরে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় আল্লাহর দুই ফেরেশতাদের দ্বারা। আল্লাহ পাকের দুই ফেরেশতা চলে আসেন যখনই কবরে মানুষকে দাফন করা হয়, তারপরে আর এসে বসিয়ে দেন আর বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন। একে বলা হয়েছে ফিতনাতুল কবর, কবরের ফিতনা মানে কবরের পরীক্ষা। কবরের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কবরে পরীক্ষা হয় যে এই পরীক্ষায় পাশ করতে পারছে না পারছে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর বা ফিতনাতিল কবরের কথাও, ওয়া আইযু বা ওয়াকিহি ফিতনাতাল কবরি। আল্লাহ তো কবরের জীবনে একটি রয়েছে প্রশ্ন উত্তর, আর আরেকটি বিষয় রয়েছে কবরের জীবনের আযাব অথবা নিয়ামত। এই দুটি বিষয়কে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব সহি হাদিসের আলোকে, এবং কোরআনে কারিমের আয়াতে যে ইঙ্গিতগুলি রয়েছে কবর আযাব সম্পর্কে সেগুলিও উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা ইব্রাহিম ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃঢ় রাখবেন, অটল রাখবেন আল্লাযিনা আমানু মুমিনদেরকে বিল কওলিস সাবিত অটল কথা মজবুত কথা দ্বারা। ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন এবং জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথভ্রষ্ট করে দিবেন, পথ হারা করে দিবেন, তার রাস্তা হারিয়ে দিবে, তারা জবাব দিতে পারবে না। ওয়া ফারুল্লাহু মা ইয়াশা এবং আল্লাহ যা চাইবেন তাই করবেন। বারা বিন আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াতটি কবরের জীবন সম্পর্কে, কবরের নিয়ামত বা আযাব সম্পর্কে, কবরের এই প্রশ্ন উত্তর সম্পর্কে নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারী এবং মুসলিমে এই রিওয়ায়াত রয়েছে যে যখন মানুষকে কবরে দাফন করে দেওয়া হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু এবং সাথী সঙ্গীরা দাফন করে সেখান থেকে ফিরে চলে আসে, নিজ নিজ বাড়ির দিকে টান দেয়। ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, সেই সময় লোকেরা যে চলে যাচ্ছে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায়। দুইজন ফেরেশতা চলে আসে, আতাহু মালাকানে ফায়ুজলিসানিহি, দুই ফেরেশতা এসে তাকে ওইখানে বসিয়ে দেয়। এই কবরের জীবনে যে বসিয়ে দেয় এই বিষয়গুলি দেখার বিষয় নয়, এগুলি হচ্ছে ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাসের বিষয়। না দেখে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু বিশ্বাস করি, জীবাণু দেখেন না আপনি জীবাণুকে আপনি বিশ্বাস করছেন, আপনি বিদ্যুৎ দেখেন না তারের মধ্যে সেই বিদ্যুৎকে বিশ্বাস করছেন। এইরকম আজকে সায়েন্সের যুগে বহু দুনিয়াবী বিষয় পার্থিব বিষয় না দেখে আমরা বিশ্বাস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং বিবেক বুদ্ধি দিয়েছেন তা সীমিত, এই দৃষ্টি শক্তি সীমিত। আমরা খোলা মাঠে যদি দেখি কিছু দূর দেখার পরে ধোঁয়া ধোঁয়া লাগে আর কিছুই দেখা যায় না। তাহলে আমরা পরকালের বিষয় কবরের বিষয় কি আমরা এই চোখ দিয়ে কি করে এই দেখব, আর এই বিবেক বুদ্ধি দিয়ে কি করে উপলব্ধি করব? কবরের জীবনের কথা তো দূরের কথা, আমরা চোখের সামনে একজন ব্যক্তি যদি শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, আর ঘুমন্ত অবস্থায় সে স্বপ্ন দেখে, স্বপ্নে হাসছে, তাও বুঝতে পারি না কেন হাসছে, অথচ সে কোনো এমন ঘটনা দেখছে তার জন্য খুশির বিষয়, তখন হাসছে, সে খুব আরাম পাচ্ছে, খুব আমোদ ফুর্তি করছে সে স্বপ্নে, আর পাশে আপনি বসে আসছেন কিছুই আপনি টের পাচ্ছেন না যে কি হচ্ছে এর উপর। এইরকমই আমরা দেখি যে একজন মানুষ স্বপ্নে খুব চিৎকার করছে কিন্তু তার চিৎকার আওয়াজ যেন অস্পষ্ট, কি যে পেরেশানি হয়েছে আর খুব ভয়ে কেঁপে উঠেছে, ঘুম ভেঙেছে, তো তাকে জিজ্ঞাসা করেন, বলছে যে একজন ডাকাত এসে আমার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছিল, আমাকে ঘিরে নিয়েছিল, আমাকে খুন করছিল, আমি খুব ভয় পেয়ে গেছি, অথচ পাশে বসে আছেন কিছুই দেখতে পাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের প্রথমে বলেছেন যে তুমি ঈমান নিয়ে আসবে, তুমি মুমিন হবে, তাহলে না দেখে বিশ্বাস করতে হবে। কিছুক্ষণ পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরকালে যেন প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন এবং কবরের জীবনকে আমাদের যেন সুখী করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জীবন আমাদের জন্য রেখেছেন, প্রত্যেককে এই কবরে নামতে হবে। মহান আল্লাহ কোরআনে কারীমের সূরা তহা ইরশাদ করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি, এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটিতে এই জমিনেই তোমাদেরকে আমি ফিরিয়ে দেব, অমিনহা নুখরে যকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকে তোমাদেরকে পুনরায় আমি উদ্গত করব, বের করব। তাহলে এই মাটি এমন এক বস্তু যা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যাতে আমাদেরকে ফিরিয়ে দেবেন। কবরে দাফন করলেও আল্লাহ মাটিতে ফিরিয়ে দেবেন, আর যদি কেউ জ্বালিয়ে দেয় তবুও সে মাটিতে যাবে, পানিতে ডুবে যদি ধ্বংস হয়ে যায় ভাসিয়ে দেওয়া হয় তবুও মাটিতে যাবে। যেখানে আপনি নিয়ে যান না কেন মৃতদেহকে, ওই মাটি তো ফিহা নুঈদুকুম, মাটিতেই আল্লাহ পাক ফিরিয়ে দেবেন, এবং এই মাটি থেকে এই জমিন থেকে আল্লাহ পাক পুনরায় উদ্গত করবেন, জীবিত করে কিয়ামতে হাজির করবেন, বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে উপস্থিত করবেন এবং আল্লাহর দরবারে দণ্ডায়মান হইতে হবে। বলছিলাম যে কবরের জীবনে প্রশ্ন উত্তর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, যে সাথী সঙ্গীরা ফিরে চলে যাচ্ছে দাফন করে, তখনই ফেরেশতারা এসে বসিয়ে দিয়েছে, আত্মীয় স্বজনরা চলে গেল, সাথীরা চলে গেল, আমাকে ছেড়ে হাই, আমাকে একা রেখে চলে গেল, ওই সময় তাকে জিজ্ঞাসা করা শুরু হবে। যদি সৎ লোক হয় এক রকমের উত্তর হবে, অসৎ মানুষ হয় তাহলে তার উত্তর আলাদা হবে, মমিনের উত্তর আলাদা হবে, কাফের মোনাফেকের উত্তর আলাদা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, জিজ্ঞাসা করবেন ফেরেশতা, এই দুই ফেরেশতার নাম হচ্ছে মুনকার এবং নাকির, এই মুনকার নাকির, ফায়ুজলিসানহি ফায়াকুলানিল্লাহু, বসিয়ে দেবে এবং জিজ্ঞাসা করবে যে মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে, তোমার রব কে, যদি মুমিন হয়, আম্মাল মুমিন, যদি মুমিন হয় বলবে ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিকদাতা, আমার লালন পালনকারী আল্লাহ, তাওহীদের সাক্ষ্য দেবে। তখন জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার জীবন বিধান কি ছিল, কোন জীবন বিধান তুমি গ্রহণ করেছিলে, আল্লাহ প্রদত্ত জীবন বিধান গ্রহণ করেছিলে, যা শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা বিশ্বের মানুষের জন্য এসেছে, আর না অন্য কোন মানবরচিত বিধান অথবা বিকৃত বিধান তোমরা গ্রহণ করেছিলে, রহিতকৃত বিধান গ্রহণ করেছিলে। মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার পন্থা কি ছিল। মমিন বলবে দিনুল ইসলাম, আমার দিন ইসলাম ছিল, আমি ইসলামের অনুসারী ছিলাম, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণকারী ছিলাম, আমি আল্লাহর বিধানের সামনে, আল্লাহর কোরআনের আইনের সামনে আত্মসমর্পণকারী ছিলাম। তারপরে জিজ্ঞাসা করা হবে মা হাযার রাজুল আল্লাযী বয়সা ফীকুম, ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তখন মমিন যদি হয় জবাব দেবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের প্রেরিত রাসূল, যা আনা বিল বাইয়িনাত, সুস্পষ্ট আমাদের কাছে দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং আমি ঈমান নিয়ে এসেছি এবং বিশ্বাসও করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে ডাক দাও, ফায়ুনাদি মিনা মুনাদি মিনাস সামাই, আকাশ থেকে আহ্বানকারী আহ্বান করে ডাক দেবে এবং বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ পাক রব্বুল বলবেন যে আমার বান্দা সত্য বলেছে। ফাফরেশু লাহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা তার জন্য খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি আসতে থাকবে, জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে, জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ লোকদের সম্পর্কে এই কথাগুলি বলেছেন এবং তাকে বলা হবে, এ বলা হবে নাম কানাওমাতিল আরুস, তুমি শুয়ে যাও, যেমন নতুন বর শুয়ে থাকে তাকে কেউ জাগায় না, তোমাকে কেউ জাগাবে না, শুয়ে থাকো, আরাম করো তুমি, এবং এই নিয়ামত ভোগ করতেই থাকবে। তো প্রশ্ন উত্তর এই হবে, নেক লোকদেরকে মুমিনদেরকে তখন এই উত্তর তাদের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আম্মাল কাফিরু আবিল মুনাফিকু, কাফের মুনাফিক যদি কাফের অস্বীকারকারী হয় অথবা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তরের কপট ছিল, লোক দেখানো সে মমিন মুসলিম হয়েছিল কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না, জাতিতে মুসলমান হয়েছিল জীবনে কোনোদিন চিন্তা করেনি যে পরকাল আছে তার জন্য কিছু করতে হবে, মুসলিম হওয়ার জন্য বিশ্বাস লাগে, কথা লাগে, কাজ লাগে, এই তিনটি বিষয় লাগবে, আর বিশ্বাস নেই, অথবা বিশ্বাস আছে দাবি কিন্তু আসলে বিশ্বাস মোতাবেক কোনো কাজ নেই, সারা জীবনটা চলে গেল, তাহলে এই বিশ্বাসে আসলে মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাফের মুনাফিক যদি হয় তো উঠিয়ে যখন বসিয়ে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে যে মান রাব্বুকা, তোমার রব কে, তখন বলবে হা হা লা আদরি, হাই আফসুস হাই আফসুস, আক্ষেপ করছি যে কিছুই জানি না। মুনাফিক হলে বলবে, মুনাফিক যেহেতু সাক্ষী দিত, মিছামিছি সাক্ষী দিত, সেজন্য বলবে সামিয়াত উন্নাসা ইয়াকুলুন কাজা ওয়া কাজা, লোকদেরকে শুনতাম এরকম বলতো তাই আমরাও বলতাম। যখন জিজ্ঞাসা করা মান রাব্বুকা, বলবে কিছু জানি না। মা দিনুকা, তোমার দিন ধর্ম কি ছিল, বলবে যে হাই আফসুস কিছুই জানি না, বড় আক্ষেপের বিষয়, আমরা কিছুই জানতাম না, কিছুই খোঁজ রাখি না, তবে লোকদেরকে এরকম বলতে শুনতাম, আমরাও তাই বলতাম। যখন জিজ্ঞাসা করা হয় মা হাজার রাজুল আল্লাযী বয়সা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তখন বলবে হাই আফসুস কিছুই জানি না, তবে লোকদের কাছে শুনতাম, যাই শুনতাম তাই আমরা বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হবে আন কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে, মিথুক, অর্থাৎ তাকে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছিলেন, তাকে সময় দিয়েছিলেন, তাকে বোধ শক্তি দিয়েছিলেন, তার কাছে দিন পৌঁছে দেওয়া হয়েছে, তারপর এই মিথ্যুক না বিশ্বাস করেছে, না আমল করেছে, না স্বীকৃতি দান করেছে। সুতরাং ফাফরেসু লাহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এর জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, এর জন্য ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের লিবাস পোশাক পরিয়ে দাও, জাহান্নামের পোশাক তাকে দিয়ে দাও, আগুনের পোশাক হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সুমুমিহা, এই জাহান্নামের গরম উত্তপ্ত বাতাস আসতে থাকবে। দুনিয়ার আগুনের পাশে যদি আপনি বসেন তাহলে আপনার কি অবস্থা হবে তা আপনি তো ভালো করেই বুঝতে পারছেন। তাহলে জাহান্নামের আগুনের যে তাপমাত্রা দুনিয়ার আগুনের 70 গুণ বেশি, সেই তাপ আসতে থাকবে এই পাপিষ্ট লোকের কবরে। এবং অসমমেহা, এবং বিষাক্ত যে বাতাস একবার বিষাক্ত করে ফেলবে সে কবরকে। এই কবরের জীবন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব কথাবার্তা বলেছেন, এবং এই রকম আরো বহু আজাব হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন যে ওয়াইন্নাহু লা ইউসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি 99 তিনিনা, জেনে রাখো যে যে কাফের অস্বীকারী, যে ব্যক্তি বহুত্ববাদী, লা ইউসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি, কবরে নিযুক্ত করা হবে 99টি 99 তিনিনা অজগর সাপ, তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুম আসসা, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো এই আজাব, বিভিন্ন আজাবগুলি হইতে থাকবে। ওয়ায়ুযাইয়াকু লাহু ফি কবরিহি, আর কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন কবর চাপ দেবে যে হাত্তা তাখতালিফা আদলাউহু, হাড় হাড্ডিগুলোকে ভেঙে চুরমার করে দেবে। পক্ষান্তরে নেক লোকের জন্য ওয়ায়ুফাসসাহু লাহু ফি কবরিহি, কবরকে কোষাদা প্রশস্ত করে দেওয়া হবে, মাদ্দা বাসারে যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জীবনে তাহলে এই পরীক্ষাও রেখেছেন, এবং অসৎ লোকদের জন্য শাস্তি আজাব রেখেছেন, সৎ লোকদের জন্য আল্লাহ পাকের নিয়ামত রেখেছেন। কবরের জীবন কে যদি সুন্দর করে নিতে পারি তাহলে পরের জীবন আমাদের সুন্দর হবে, আর কবরের জীবন যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে। এই কবরের জীবনের আজাব দুই রকম, যারা কাফের অথবা যারা মুশরিক অথবা অন্তরের কপট মুনাফিক, তাদের জন্য চিরকালের কবরের আজাব শাস্তি হইতে থাকবে। আর যারা মুসলিম কিন্তু কিছু কাবিরা গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, তাদের জন্য কবরের আজাব স্থায়ী হবে না, অস্থায়ী হবে। কারোর জন্য কিছু সময় অল্প সময়ের জন্য হবে, কারোর জন্য বেশ কিছু সময়ের জন্য হবে, কারোর জন্য দীর্ঘ সময়ের জন্য হবে। যার যেমন পাপের মাত্রা থাকবে তেমনই তার জন্য কবরের আজাব হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর কাছে গেলে কেঁদে ফেলতেন এবং বলতেন ইন্নাল কবর আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে আখিরাতের সমস্ত স্তরগুলির প্রথম স্তর। ফামান নাজা ফিহা, এই কবরে যদি নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, ফামা বাদ আইসর, তাহলে তারপরে অবশ্যই সহজ হয়ে যাবে এবং তাতে মুক্তি পাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং কবরের আজাব থেকে বাঁচার জন্য যে সৎ আমলের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক আমাদেরকে সৎ আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে, আল্লাহ পাকের ফরজ অজেব ত্যাগ করা থেকে এবং অন্যায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলম অত্যাচার থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন এবং পরকালেও সুখী করেন, কবরের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুখী করেন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের কবরকে যেন আলোকিত করে দেন, তাদের রুহের যেন মাগফিরাত আল্লাহ পাক মার্জনা করেন, আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের যারা পূর্বপুরুষ মারা গেছেন মুমিন মুমিনা তাদেরকে যেন মাফ করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।